আর এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। একটা ময়না পাখি সেই বাসায় পুষি কত ভালোবাসা, তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা। ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। সেই ময়না পাখি যদি গোপালা হাত পাইলে, সেই ময়না পাখি যদি গোপালায় সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায়। পাখির শনে আমার শনে বাবু হয়েছে মনে মনে, পাখির শনে আমার শনে বাবু হয়েছে মনে মনে। তবু হয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। বাবা থামলা কেন, কাও না। কোন ফাঁকে পহালাইয়া গেল পাইলাম না রে টে, পাখিটা হইল না আপন কপালে রিফে। কোন ফাঁকে পহালাইয়া গেল পাইলাম না রে টে, পাখিটা হইল না আপন কপালে রিফে। ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল। কান্দাইল দুই আঁখি উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি, আমি দুঃখ কোথায় রাখি উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। একটা ময়না পাখি সেই বাসায় পুষেছিলাম কত আশা, আমি দুঃখ কোথায় রাখি উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি, আমি দুঃখ কোথায় রাখি উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি, উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি, উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি।